created with free version for non-commercial use. This file made by the trial version of Advanced Audio Compressor. Please, buy it now. আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, আমার দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, this file made by the trial version of Advanced Audio Compressor. Please, buy it now. This file made by the trial version of Advanced Audio Compressor. Please, buy it now. Created a free version for non-commercial use. This file made by the trial version of Advanced Audio Compressor. Please, buy it now. This file made by the trial version of Advanced Audio Compressor. Please, buy it now. This file made by the trial version of Advanced Audio Compressor. Please, buy it now. Thank you. created with free this file made by the trial version of